الله الرحمن الرحيم وبيع الأعمى وشراه جائز ولا الخيار إذا اشترى لأنه اشترى ما لم يره وقد قررناه من قبل ثم يسقط خياره بجسه المبيع إذا كان يعرف بالجس وبشمه إذا كان يعرف بالشم وبذوقه إذا كان يعرف بالذوق كما في البصير ولا يسقط خياره في العقار حتى يوصف له لأن الوصف يقام مقام الرؤية كما في السرمي عن أبي يوسف أنه إذا وقف في مكان لو كان بصيرا لرآه فقال قد رضيت سقط خياره لأن التشبيه يقام مقام الحقيقة في موضع العجز كتحريك الشفتين يقام مقام القراءة في حق الأفراد في الصلاة وإجراء الموسى مقام الحلق في حق من لا شعر له في الحج وقال الحسن رحمه الله يؤكل وكيله لا يقبض وهو يراه هذا أشبه بقول أبي حنيفة لأن رؤية الوكيل رؤية الموكل على ما مر آنفا وبيع الأعمى وشراؤه جائز وله الخيار إذا اشترى لأنه اشترى ما لم يره وقد كررناه من قبل ثم يسقط خياره بجسه المبيع إذا كان يعرف بالجس وبشمه إذا كان يعرف بالشم وبذوقه إذا كان يعرف بالذوق كما في الجس عند بلد دي بتاكينا كوري تالي جائز আর তার জন্য খেয়ারের উল্লেখ তো আছে তোকে দেয় না খেয়ারের উল্লেখ কারণ আন্দায় যে বেটা চোখকে দেহে সে বেটা তো না দেহা জিনিসই কিনছে আর আন্দায় তো না দেহা জিনিসই তাহলে ও দেহা জিনিসের মধ্যে খেয়ারের উল্লেখ তো শরীয়তে সাবিত করছে যারা দেখা হয় নাই এটা দেখতে হবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আন্দা যদি হয় তাহলে এটা আবার দুই প্রকার একটা হলো মাদারজাত আন্দা আর একটা হলো পরে আন্দা হয়েছে কেন না আন্দা পরে যেটা আন্দা হয়েছে এটার জন্য খেয়াল আছে কারণ হ্যাঁ এই অনুভূতি শক্তি সাদা কইলে হ সাদাই রহ কালা কইলে কালাই রহ লাল কইলে লালই রহ সবুজ কইলে সবুজ এরকম এটা হের অনুভূতিটা আছে সুতরাং তার জন্য খেয়ার দুই আর থাকবে কিন্তু যদি মাদার জাদ আন্দা হয় মায়ের পেটের থেকে আন্দা হয়ে হবে তাইলে আন্দা কেমনে বুঝবো এটা সাদা আর এটা কালা আর এটা এটা তারা এটা বলা আর না বলা সবই একই সুতরাং তার খেয়াল থাকে আমরা বলি আপনি যে আন্দার খেয়াল দিতেছেন না তাহলে ওইটা কি না খাই মরবো কারণ হইল এই যে কয় আন্দার খেয়াল না থাকলে আন্দা আরেকজন উকিল বানাই দিবে উকিলে ভিক্ষা করবে তো আমরা তো বলছি যে আন্দারে আন্দায় উকিল বানানোর ক্ষমতা নেই আমরা বলি যদি আপনি এরকমই বলেন যে বেচা কিনা যায় যে তা আমরা এই কথা বলি যে আন্দার উকিল বানানো যায় কেন লেগে উকিল বানানো যায় আমরা আগে বলে আসছি এর আগে যে মোয়াক্কেল যে জিনিসের মালিক হবে উকিল ওই জিনিসের মালিক হইতে পারে আর যেটার মালিক মোয়াক্কেল না উকিল এটার মালিক হইতে পারে তাহলে আন্দা নিজেই তো খিয়ারের মালিক না কারণ হ্যাঁ দেয় না তাহলে হ্যাঁ উকিল বানাইব কেমনি তাহলে তার ওয়াকালত সহি হবে না আর যদি ওয়াকালত সহি না হয় তাহলে আন্দা আপনি বলতেছেন যে আন্দার খেয়াল নাই যদি আন্দার খেয়াল না থাকে তাহলে না খাই বলবে তখন তার কোনো কিছু কেনার প্রয়োজন পড়ব তখন যদি কিনতে না পারে তাহলে না আপনি তো একজন বুদ্ধিমান মানুষ বিবেকবান মানুষ আপনি এই কথাটা কেমনি কোন আন্দার খেয়াল আর এই আন্দারা আসলে আন্দা লেংরা এবা বুবা এগুলি যদি এগুলি বাড়া মানুষের থেকে এদের অনুভূতি শক্তি অনেক বেশি এমন বেশি বেশি মানে একেবারে মানে সিরিয়াস ডিয়ারি এরা সব কিছু বুঝা ভালো আন্দা যারা মাদার যখন যারা এই যে কোরআন শরীফ আছে হ্যাঁ কোরআন শরীফ এইভাবে আদ্যে ধরে ধরে সাদা করা ইয়া করা আর কি অক্ষরগুলি সুইজে সাদা করে সাদা করে লেখা আপনার যদি তাহলে আপনি এমন অনুভূতি শক্তি আছে বেশি। সুতরাং সাদা যদি নাও দেহে তাহলে সাদা কারে কয় এর থেকে তুলা ধুলা কিনা করবে। যাই হোক লেগেই থাকবি যে হ্যাঁ এমন একটা জিনিস কিনছে যেটা এখন সে দেখে নাই, তাহলে যেটা না দেখছে অধিকার তাহলে তার খেয়ারের তার জন্য সংরক্ষিত প্রয়োগ কেমনে করবো সেটা হলো পরের কথা। খেয়ারের রুইয়তটা আন্দার জন্য আছে কারণ শরীয়তে বলছে কেউ যদি কোনো জিনিস ক্রয় করে তাহলে যতক্ষণ পর্যন্ত সে না দেখবে ততক্ষণ পর্যন্ত তার কি আছে খেয়ার আছে। ওয়াকত কর রহা না হুম আর ইসকা তাকরির হামনে ইসসে পহলে ইয়া ইজাস্তারা সাইয়ান মালা মেরা হুম ফলাউল ইয়া ওয়াকত কর রহা না হুম মিন কবল ইসসে পহলে ইসকা তাকরির হামনে বয়ান ইয়া বাকি কথা হলো যে তার খিয়ার কিভাবে সাকেত হবে হ্যাঁ তো দেখ না আন্দা এবার খিয়ার সাকেত করবে না সুম্মা ইয়াসকুতু খিয়ারুহু বিজাসসিহিল মুবী যা কানা ইউরাফু বিলজাস وبشمه إذا كان يعرف بالشم وبذوقه إذا كان يعرف بالذوق فتار خيار رؤيت ساكت হয়ে যাবে যে জিনিস যেভাবে পরখ করা যায় ওইটা ওইভাবে যে দেখ যেটা দেহে দেখলে ওই যে গুস্তে বকরি কিনতে গেলে বাসার মধ্যে ইয়া মারলে তারপরে বুঝে যে এটার মধ্যে গুস্ত কম আছে না বেশি আছে ভালো গুস্ত না খারাপ গুস্ত তাহলে আন্দাজ করে ওইভাবে কি করবো বাসার মধ্যে বসা দিবে পহচানা যাতা আতর তাহলে শুনলে বুঝবো ভালো মানের আতর না খারাপ মানের আতর পহচানা যাতা হ্যাঁ जैसे कि बिना बिना शख्स के लिए भी ऐसा ही है वला यस्कुतु खियारु फिल आकारि हत्ता यूसफु लहु यानी यदि जमीन किने घास किने बागान किने ताहले तार खियार केमने साके वला यस्कुतु खियारु फिल आकार हत्ता यूसफु लहु को जमीन किनार क्षेत्रे तार खियार ता साके थबे गबे বলবে যে পাঁচ কাটা জমি এটা ওই জায়গার মধ্যে রাস্তার সাথে পাশে দিয়ে রাস্তা ঢুকছে ওই দিক দিয়ে ড্রেন আছে ড্রেন দিয়ে পানি গেছে পানির চারিদিক দিয়ে এরকম আছে এটার মধ্যে বৎসরে দুই ফসল ধান হয় এবং ধান ভালো হয় বা খারাপ এই অথবা রাস্তার সাথে বিল্ডিং আছে এই আছে এইগুলি কই ওলা ইয়াসকুতু খিয়ারু ফিল আকার জমিন কে আন্দর উসকা খিয়ার বাতিল নহি হোগা হাত্তা ইউসাফ লাহু ইয়াহা তক কি ওয়াসফ বায়ান কিয়া জায়ে উসকে সামনে লিআন্না আল ওয়াসফ ইউকামু মাকাম আর রুইয়া কামা ফি সালাম যেমন বায়ে সালামের মধ্যে মুসলিম ফি টাকা নেই এখন আর মুসলিম ফি দিবে মৌসুমের সময় পাঁচ মুন দান দিব এই দানটা কিরকম হইব এটা মোহন তুই কয়ে দে যে এক নম্বর দান বা এই দান আড়াইশ নম্বর বা বিশ নম্বর দান এই দান দেব এই অস্ত্রের উপরে বিশ্বাস করে রুইয়াত যারা আছে হ্যাঁ কি করে মুসলিম ফি নিয়ে নেয় টাকা দিয়ে তাহলে এখানে তো মুস্তাম্পির সামনে না থাকলেও যে বেটার বিনা ইয়ে আছে, রুইয়ের শক্তি আছে, সে না দেখে কি করতেছে জিনিসটা নিয়ে নিতেছে। তাহলে এই জায়গার মধ্যে যদি যায় তাহলে এই জায়গার মধ্যে হবে, তার কাছে বলা হইতেছে এই জিনিস হকিল وإجراء الموسى مقام الحلق في حق من لا شعر له في الحج আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কয় আন্দা জমিন যদি কিনে তাহলে তার খিয়ার সাকে থইব দৈরে দৈরে লয়ে যাবে মিয়া জমিনের কাছে দাঁড় করাই দেবে, দাঁড় করাই দেখ এখন দেখিয়া হ্যাঁ যদি কয় হ আমি নিলাম তাইলে হয়ে যাবে। এইটা হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন যে এটাই হাকিকতের কায়েমে মুকাম হয়ে যায়, এটাই কায়েমে মুকামে হাকিকত হয়ে যায়। উনি দলিল নজির দিয়া বলেন যে দেখেন যদি কোনো ব্যক্তি অপারক হয় তখন অপারগতার ক্ষেত্রে তাসবি দিয়া হ্যাঁ আসলে হাকিকতকে কি করে নেওয়া হয় আদায় করিয়া নেওয়া হয়, যেমন পেবা গুঙ্গা কথা কইতে পারে না, এনা ওই বেটার জন্য নামাজের মধ্যে কেরাত ফরজ, তাহলে তার নামাজের মধ্যে কেরাত এইটা করলেই তার কেরাত হয়ে যাবে ফরজিয়ত থাকে। তো এটা তো কেরাত তো হইল না কিন্তু কায়েমে মকামে কেরাত, এক বেলা মাথার মধ্যে টাক চুল নাই না হজের মাঝে মাথা হলক করতে হয় মাথার মাঝে কোনো চুল নাই তাহলে এই বেটা হলক করার সিস্টেম হলো খুর মাথার মাঝে এমনি খালি কি করবো ঘুরায় গেড়াইয়া দিব, তাহলে যে জায়গার মধ্যে আসল না থাকে তার মধ্যে তাসবির মাধ্যমে কি করা হয় কাজ করা হয়, এই যে ফ্যাক্টার মাসাইল আছে। তাহলে এই জায়গার মধ্যে আন্ধার তো চোখকে দেখে না, চোখে না দেখলে ওই চোখে দেখুন ব্যক্তি যে জায়গায় দাঁড়াইলে ওই জায়গাটা দেখা যায়, সেদিক কে যেভাবে অনুমান করতে পারে ঠিক এইভাবে যদি করে নেয় তাহলে হয়ে গেছে। ওয়ান আবি ইউসুফ আন্নাহু ইযা ওয়াকাফা ফি মাকানিন আর ইমাম আবি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়ায়াত থেকে আন্নাহু ইযা ওয়াকাফা ফি মাকানিন যকে আনা থারে এইসে জায়গা আমি লাউকানা বাসিরান লারাহু আগার ও বিনাই ওয়ালা হতে তো উসকো দেখ লেতে ওয়াকালা আর জায়গা আমি যা করো কাহে কাদে রাজি তু মাই রাজি হো তো সাকা তাকিয়া উসকা কিয়া কিয়া হো জায়েগা সাকে তো লিয়ান তাসবিহা ইউকামু মাকাম আল হাকিমা হাকিকা ফি মাওযে আল ইজ ইসলিয়ে কি তাসবিহ এ হাকিকত কে কায়েমে মুকাম হোতা হে ফি মাওযে আল ইজ ইজ কে মাওযে মে অপরগতার স্থান কা তাহরিকি সাফাতাইনি ইউকামু মাকাম আল কিরা জেসে কি হুট কাহলানা ইউকামু মাকাম আল কিরা এ কিরাত কে কায়েমে মুকাম হে হকিল আখলাস গঙ্গাকে হক ফি সালাত নামাজ ওয়া ইজরাই মূসা মাকাম আল হক ফি হক মান লা শাআর লাহু ফিল হজ আর ইজরাই মূসা আর উস্তরাকা উস্তরা হলো সুরি হবে সুরিউনা সাকুনা মাথার মধ্যে যে ইয়া করে এটা কি কয় কোন ইজরাইল মুসা আর মুসাকা মুসা ইউস্তরা সুরাকা জারি করনা মাকাম আল হলকি এ কায়েমে মুকামে হলক হে ফি হক মান লা শারা লাহু উস শখস কে হক মে জিসকে লিয়ে সার কে আন্দর কিয়া নহি হে বাল নহি হে ফিল হজ মৌসুমে হজ মে ওয়া কাল আল হাসান ইউওয়াক্কিল ওয়াকিলান ইয়াকবাযুহু ওয়া হুয়া ইয়ারাহু হাযা আশবাহু বিকাউলি আবি হানিফা লি আন্না রুইয়াতুল ওয়াকিলি কারুইয়াতিল মুআক্কিলি আলা মা মাররা আনিফান আর ইমাম হাসান রহমতুল্লাহ আলাই বলেন যে হাসান ইবনে জিয়াদ উনি বলেন যে আন্দা তো আর দেহে না আন্দা একজনে উকিল বানাইবে দেহনের জন্য, রুইয়াতের জন্য উকিল রুইয়া বানাই। উকিলে দেখে যদি কয় যে হওয়া নিতে পারো তাহলেই বাস হয়ে যাবে রুইয়া। সাহেবের দেখো দিচ্ছেন যে ইমাম হাসানের যে কোলটা, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কোলের অনেক নিকটবর্তী, অনেক কাছাকাছি। কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আগে আগে মাসালা বলছেন যে উকিলের যদি দেখে ফেলায় তাহলে মোয়াক্কেলের দেখা হয়ে যায়, সুতরাং আর মোয়াক্কেলের দেখার কোনো জরুরত নাই। তাহলে এটা আগে এই মাসালা গেছে, সুতরাং এইটাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাসালাকে অনেকটা গেছে। ওয়াকাল হাসানি ওয়াক্কিল ওয়াকিলান, ইমাম হাসান রহমতুল্লাহ আলাই ফরমাতে হে আন্দা এ ওয়াকিল ওকিল আলী, এক ওকিল কো ওকিল বানায়, এক বাজুহু যে ওকিল আন্দাকে তরফ সে কিয়া করে কব্জা করে, ও ইয়ারাও ইসালত নাকি ও হাজাস বাহু কি কৌলি আবি হানিফা, এই কৌল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি কৌল কে সাথ জিয়াদা মুশাবাহাত রাখতা হয়, লিয়ান্না রুইয়াতুল ওকিল রুইয়াতুল মুয়াক্কিল আলা মা রানি ফান ইসতেকা ওকিল কা রুইয়াত এ মুয়াক্কিল কা রুইয়াত হে জো আবি আবি গুজার ওমান রা আহাদ আসাউবাইনি ফাস্তারা হুমা সুম্মা রা আল আখার জাযা লাহু আইয়ারু তাহুমা লিয়ান্না রুইয়াত আহাদিহিমা লা তাকুনু রুইয়াতুল আখার লিত তাফাবুতি বিসসিয়াব ফাবাকিয়াল খিয়ারু বি ফিমা লাম ইয়ারাহু ثم لا يرده وحده بل يردهما كي لا يكون تفريقا للصفقة تفريق الصفقة قبل التمام وهذا لأن الصفقة لا تتم مع خيار الرؤية قبل القبض وبعده ولهذا يتمكن من الرد بغير قزاين ولا رزاين ويكون فسقا من الأصل بلا دولي كابور كنسي دولي كابور المدى اكتر مدى رؤية تخيجي আরেকটা দেখেন এরপরে চুক্তি টুক্তি হওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে দ্বিতীয়টা দিচ্ছে দিকটা পছন্দ, যদি পছন্দ না হয় তাহলে মুস্তারির জন্য জায়েজ আছে যে উভয়টাকেই রদ দিবে, আর ইচ্ছা করলে উভয়টারে নিতে পারে। একটার মধ্যে রদ আরেকটার মধ্যে জায়েজ এটা করতে পারে, কারণ এটা তাফরিকে সফকা কাবলা তামাম, কারণ রুইয়াত থাকা অবস্থায় বাই তাম হয়, রুইয়াত থাকলে বাই কি হয় না তাম হয়, যখন রুইয়াত থাকলে বাই তাম হয় না তাহলে তাম না হইলে একটার মধ্যে রাজি হইলেন আরেকটার মধ্যে রাজি হইলেন না, চুক্তি একটার মধ্যে করলেন এখন এক চুক্তির মধ্যে আরেক চুক্তি ঢুকাই দিলেন যে ভাই একটা নিতাম না আরেকটা নিব, এই তাফরিকে সফকা কাবলা তামাম লাজম, আর হাদিস অনুযায়ী তাফরিকে সফকা কাবলা তামাম জায়েজ নাই। সুতরাং নিলে দুটা নিতে হবে আর রদ করলে উভয়টাই করতে। ওমান রা আহাদ সাওবাইনি ফাস্তারাহুমা, কিসি নে দু কাপড়া মে সে এক কাপড়া দেখা আর উন দুনু কো খরিদা কারণ রুইয়াত বাহির হয়ে গেছিল, বাকিদের মধ্যে যখন রুইয়াত হয়েছে পরপর তার পছন্দ হয়েছে না, সুতরাং খিয়ারের রুইয়াতের অধীনে উভয়টারে কি করে দিবে রদ করে দেবে। জাযালাহু আইয়ারুদ্দাহুমা, উসকে লিয়ে জায়েজ হ্যায় কি দুনু কো রদ করে লি, আন্না রুইয়াত আহাদিহিমা লা তাকুনু রুইয়াতুল আখার, ইসলিয়ে কি উন দুনু মে সে এক কা দেখনা লা তাকুনু রুইয়াতুল আখার, দুসরে কে রুইয়াত নহি হোগা, একটা দেখলে দ্বিতীয়টা দেখা, কারণ এর আগেও রুইয়াতের ক্ষেত্রে বলা হয়েছে যে সাই যদি ওয়াহেদ সাইয়ে ওয়াহেদ যদি সাইয়ে ওয়াহেদ ওইটার মধ্যে মানে একটা একটা করে বিক্রি করা হয় বা এটা এটা একটা আরেকটার সাথে অর্থাৎ যদি হয় তাহলে এর মধ্যে প্রত্যেকটাই আলাদা আলাদা কি করতে হয় দেখতে হয়। তো এখানে কাপড় যেহেতু আর কাপড় এটা এরকম মনে করেন যে শার্ট কিনে যদি বা এই যে শীতের কাপড় যেগুলি কিনে এইটা কাপড় দিল সাইয়ে ওয়াহেদ, প্রত্যেকটাই আলাদা আলাদা কি করতে হয় দেখতে হয়। তো যেহেতু এই এক জায়গার মধ্যে রুইয়াত পাওয়া গেছে আরেক জায়গার মধ্যে রুইয়াত পাওয়া যায় নাই, তাইলে উভয়টার রুইয়ার তার তাম করার অধিকার ইয়ানা রুইয়া তাহাদিমা লা তাকুনু রুইয়াতুল আক ইত্তাফাবুতি ফিসিয়া কাপড়া কে আমদার তাফাবুত হুনে কি বুঝে আছে ফাবা কি আর কি আর বিমাল আমি এরা হোক সুতরাং একটা দেখার কারণে আরেকটা যেটা দেখলো না এটার মধ্যে তার কি রয়ে গেছে কি আর রয়ে গেছে সুম্মা লা ইয়ারুদু ওয়াহদাহু বাকি ওইটা দেখার পরে শুধু খালি ওইটা পছন্দ হয়েছে না দেখে ওইটাই ফেরত দিবে এটা করতে পারবে না বাল ইয়ারুদু বরং উভয়টা নেই রত কাইলে কোনো তাফরিকান নিঃসবকা তাকে না হো তাফরিকান নিঃসবকা সবকা কা তাফরিক এনি তাফরিকায় সবকা না হো কাবলা তামাম কাবলা তামাম তাফরিকায় সবকা না ওহাদ আলি আন্ন সবকা লা তাতিম্মু মা কিয়ারি রুইয়া কাবলাল ও বাদ আর এইসলিয়ে কে এ সবকা কিয়ারি রুইয়তকে সাথ পুরা নিহি হতা হে কাবলাল কবজ হইয়া বাদাল কবজ কবজা করছে কিন্তু দেহ নাই আর কবজা করে নাই তাহলে তো দেহই নেই যাই কাবলাল কবজ থাক রুইয়া বা বাদাল কবজ উভয় অবস্থাতেই হ্যাঁ রুইয়ের যতক্ষণ পর্যন্ত না হবে সবকা কি হবে না তাম হবে ওলিহাজা এটা মাক্কানু মিনার রাদ্দি বিগাইরি কাজাইন ওয়ালা রাদাইন এই কারণে তো সে এই মুবিরে এখন একটার মধ্যে বাকি রয়ে গেছে যেহেতু এখন সে ইচ্ছা করলে হ্যাঁ দুটাকে সে রদ করে দিবে কাজীর দরবারে যাওয়ার কোনো প্রয়োজন কারণ যে শরীয়তই ভাইচালা করে দিচ্ছে কাজীর দরবারে এটা নিয়ে সাক্ষী সুবুত এগুলি কোনো দরকার নেই আর দ্বিতীয় পক্ষ বায়ে হ্যাঁ করতে পারতো না আমার আমি রুইয়াত করছি আমার পছন্দ হয়েছে না নিজের এও করার কোনো কারণ নেই কারণ শরীয়তই তার এই ক্ষমতা দিয়ে দিচ্ছে এজন্য তার রেজার প্রতি কোনো রক্ষ করা হবে না ওলিহাজা এটা মাক্কা মিনার রদ এনি ইসিলিয়ে ও সাকতা হে রদ কে না বেগাইর কাজাই নলা রেজাই বেগাইর কাজাই কাজী কি আর বেগাইর রেজাই বাই ওয়াকুন ফাসকান মিনাল আসলি আসলানি কি হয়ে যাবে ফাসক হবে অর্থাৎ এটা বাই হয় নাই এটা ফাসক হবে ومن مات وله خيار رؤيا بطل خياره لأنه لا يجري فيه الإرث عندنا وقد ذكرناه في خيار الشرط এক বেড়ায় মরে গেছে ওই বেড়া কোনো একটা জিনিস কিনছিল খিয়ারে রুইয়াত আছে অমাম্মা তাওলাহু খিয়ার রুইয়া জো মর গিয়া আর উসকে লিয়ে খিয়ারে রুইয়াত হে বাতালা খিয়ার হু তো উসকে খিয়া কিয়া হো জায়েগা বাতাল লিয়ান্নাহু লা ইয়াজরি ইয়াজরি ফিহিল ইরসু ইনদানা ইসলিয়ে কে খিয়ার রুইয়াত মে বরাসত জারি নেহি হোতা হে আমারে ওয়াকাদ যাকারনাহু ফি খিয়ার শর্ত আর ইসকা জিকির হামনে খিয়ার শর্ত কে আন্দর কিয়া কিয়া হে জিকির কিয়া